হতে পারে, আরেকের জন্য করা যাদের আছে তাদের জন্য তো এই জন্য একটা জন্য হতে পারে, অথবা ধীরে ধীরে ধীরে ধীরে করে অন্তঃকরণ শুদ্ধ হতে হতে ভগবান মন লাগতে লাগতে তখন এটা বুঝতে পারা যায়। যুক্তি দিয়ে বোঝা সহজ, কিন্তু সেটাকে অনুভব করার জন্য অনেক জন্ম লেগে যায়। যুক্তি দিয়ে বোঝা এই জন্য সহজ যে আগে আমি কত সব জায়গায় যাচ্ছি সেটা না বুঝে ঈশ্বর সবার মধ্যে আছে, সবার মধ্যে এক ঈশ্বর, সেখানে সৃষ্টি যা কিছু পদার্থ আছে, কারণ কি ঈশ্বরই হচ্ছে জগতের মূল উপাদান কারণ, আর কখনো কোনো কার্য কারণকে ছাড়া থাকতে পারে না, তাহলে ঈশ্বর সবার মধ্যেই আছে। তাই এই দৃষ্টি প্রথমে আসতে হবে, তারপরের দৃষ্টি হচ্ছে একটা, তার থেকে একটা উপরের দৃষ্টি হচ্ছে ঈশ্বরই আমার স্বরূপ, তাহলে আমি সবার মধ্যে আছি, আমি পূর্ণ ব্যাপক, এই বোধ এসে যায়। কিন্তু এটার জন্য সময় বা সাধন সাপেক্ষ, এটা একদিনে হবে না, বারবার বিচার করতে করতে বিচার করতে করতে শুনতে শুনতে যত বৈরাগ্য তীব্র হতে থাকবে, সংসার থেকে মন উঠতে থাকবে এবং ভগবানের দিকে মন লাগতে থাকবে, তখন ঈশ্বরের কৃপায় মানুষ এটা গণ। এই হচ্ছে সংসার বন্ধন থেকে মুক্তি অমুক্তি হবার একটা সংক্ষিপ্ত উপায় আর কি। সংক্ষেপে টোটাল কিন্তু শব্দটা বলতে অল্প সময় লাগলো, কিন্তু এটাকে জীবনে ইমপ্লিমেন্ট করতে অনেক সময় লাগে, অনেক। আমরা প্রথমে এখানে গ্রন্থকার গ্রন্থের অনুগন্ধ চতুষ্টয় মানে বেদ বিষয় কি, এর অধিকারী কি, কে এটা পড়বে এবং এতে তার লাভ কি হবে সেটা বলার পরে অধিকারী নিরূপণ করার জন্য বিবেক বৈরাগ্য এটাকে বলে, সাধন চতুষ্টয় সম্পন্ন অধিকারী মানে বিবেক বৈরাগ্য সম্পত্তি মুমুক্ষুত্ব নিয়ে যখন মনের মধ্যে অধিকার আসে তখন তার চিন্তা করতে হয় যে আমি বাস্তবিক কি, আমার স্বরূপের কথা বলার পরে অজ্ঞান কি, এটাও তিনি বললেন, মানে জড় আর চেতনকে এটা হচ্ছে অজ্ঞানের লক্ষণ। আর জ্ঞান হচ্ছে যে আত্মাকে জ্ঞান বা শরীর থেকে আত্মাকে আলাদা করে বুঝতে পারা, এটা হচ্ছে জ্ঞানের লক্ষণ। কালকে আমরা এই আত্মার স্বরূপ সম্বন্ধে বলতে বলতে ভগবান দাসকার বলছেন, আমি আমি ব্যাপক, আমি শান্ত, আমি শান্ত, আমি সচ্চিদানন্দ, আমি নির্বিকার, আমি নিরাকার, আমি কারোর সঙ্গে কোনো দোষ নেই, কোনো নির্দুষ্ট, আর আমার কোনো ব্যয় নেই, আমি নিরাময়। আমাদের 26 থেকে শুরু হবে নাকি আজ এই কথা থেকে শুরু হবে? হ্যাঁ স্বামীজি, 26 থেকে শুরু হবে, কালকে 25 হয়েছিল, কালকে 25 হয়েছিল। সবাই মিউট হয়ে রয়েছেন। কালকে কত শ্লোক অবধি পড়া হয়েছিল? কালকে 26 থেকে হয়েছে স্বামীজি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, শুনেছি, হ্যাঁ এটাই হচ্ছে জ্ঞান। একদম বলি, জ্ঞানম জ্ঞানম ইতি উচ্চতে বুধেই, নাহম দেহ অসদ রূপ, জ্ঞানম ইতি উচ্চতে বুধেই। এই লাইনটা দেখুন বারবার রিপিট হয়েছে, এই 24 নম্বর থেকে নিয়ে 28 নম্বর পর্যন্ত। এইটা এই 24 থেকে 28 অব্দি যেটা বলে এসছেন যে এইটাকে আমরা বুঝতে কি করে পারবো, সেইটা বলার জন্য যে পদ্ধতি বা রাস্তা সেটা তিনি মানে ভগবান শঙ্করাচার্য মানে এটা হচ্ছে প্রথমে লক্ষ্যটাকে দেখিয়ে দেওয়া, লক্ষ্য দেখিয়ে বিচারটা মনে আনতা, এবং সেই বিচারে স্থির হয়ে থাকার জন্য যে যোগ বা প্রসেস সেইটাকে 15টা স্টেপে 100 নম্বর শ্লোক থেকে তিনি বলবেন, তিনি বলবেন যে কি করে আমরা এই স্টেজে থাকতে পারবো বা এটাকে ধরতে পারবো, যম নিয়ম আসন গুলোকে কি করে অভ্যাস করতে হবে সেগুলো 100 নম্বর শ্লোক থেকে যেটা এখানে বলেছেন তার লক্ষ্যকে দেখানো হয়েছে, মানে সাধ্য এর সাধন কিভাবে এখানে পৌঁছবো, মাঝখানে এই লক্ষ্যকে দৃঢ় করার জন্য বাকি বিবরণ যে লক্ষ্য কেন, এটাই লক্ষ্য কেন অন্য লক্ষ্য সেটাকে বোঝাবার জন্য অন্যান্য বিবরণ আছে, তারপরে ওখানে আমরা স্থির কি করে হতে পারবো সেটা বোঝাবার জন্য 100 নম্বর শ্লোক থেকে 15টা স্টেপ উনি বলবেন আর কি, যে কিভাবে কিভাবে আমরা এই নিজের ব্যাপকতাকে অসঙ্গতাকে পূর্ণতাকে বুঝতে পারবো। ঠিক আছে, তা আমি এখানে 26 নম্বর শ্লোক বলছি, নিরাময় নিরাভাস নির্বিকল্পহম আততঃ নাহম দেহ যশদ রূপ জ্ঞানমিত্যুচ্যতে বুধৈ। নিরাময় নিরাভাস নির্বিকল্প নির্বিকল্প হমাতত নাহম দেহ যশদ রূপ জ্ঞানমিত্যুচ্যতে বুধৈ। নিরাময় নিরাভাস নির্বিকল্প হমাতত নাহম দেহ যশদ রূপ জ্ঞানমিত্যুচ্যতে বুধৈ। এখানে বলছেন যে নাহম দেহ, কারণ কি দেহ অসৎ রূপ হচ্ছে আর আমি সৎ রূপ হচ্ছি, দেহ জড় হচ্ছে আমি চেতন হচ্ছি, দেহ পরিচ্ছিন্ন হচ্ছে আমি ব্যাপক হচ্ছি, দেহ বিকারী হচ্ছে আমি অবিকারী হচ্ছি, দেহের জন্ম মৃত্যু আছে আমার জন্ম মৃত্যু নেই, এই জন্য একদম দুটো বিপরীত ধর্ম, এই জন্য আমি দেহ হতেই পারি না। এই আমি তো শরীরটাকে আমাকে একটা দেখতে পাচ্ছি, এটা দৃশ্য, আমি দ্রষ্টা, তা আমি দৃশ্য হতেই পারি, দ্রষ্টা কখনো দৃশ্য হতে পারে না, এই জন্য নাহম দেহ অসদ রূপ, আমি তো সদরূপ শুদ্ধ চেতন ব্যাপক। এই এই বুধটাকে জ্ঞান বলা হয়, জ্ঞানম ইতি উচ্চতে বুধি, এটাকে জ্ঞান, বুদ্ধিমান ব্যক্তি বা শাস্ত্রজ্ঞ ব্যক্তির দ্বারা একে জ্ঞান বলা হয়। তাহলে আমার স্বরূপটাকে কালকে বলে এসেছিল যে আমি ব্যাপক, আমি সম, আমি শান্ত, আমি সচ্চিদ আনন্দ, আমি নিরাকার, আমি নির্বিকার, আমি অসঙ্গ, আমি ব্যয়রহিত। আজকে শুরু হচ্ছে নিরাময়। আমায় মানে হচ্ছে রোগ অথবা দুঃখ, আমার আমার মধ্যে কোনো রোগ নেই, তাই আমার কোনো দুঃখ নেই। নিরাভাস, নিরাভাস মানে আমার কোনো লক্ষণ নেই। আত্মা কি লক্ষণ, যদ্যপি ব্রহ্ম বা আত্মার জন্য দুটো লক্ষণ বলা হয়েছে শাস্ত্রতে, একটা হচ্ছে স্বরূপ লক্ষণ আর একটা হচ্ছে তটস্থ লক্ষণ, কিন্তু এগুলো ঈশ্বরের লক্ষণ, ব্রহ্মের লক্ষণ। কারণ নিষেধ করে ব্রহ্মকে বোঝা যায়, কারণ সে তো নির্বিশেষ, তাকে বোধ লক্ষণ কি করে করবে, নির্বিশেষতাই তার বিশেষতা, তাকে কি জন্য তাকে লক্ষিত, যদি কোনো আমার বিশেষ কিছু গুণ থাকে তার দ্বারা তারা লক্ষিত হতে পারে, জাতি গুণ ক্রিয়া সম্বন্ধ নাম রূপ থাকলে তাহলে তাকে শব্দ দিয়ে বলা যায়। তখন শাস্ত্র কি করেছে, সেই তত্ত্ব আছে কিনা বোঝাবার জন্য তখন আমরা অধ্যারোপ ক্রিয়ার মাধ্যমে সৃষ্টি জাত থেকে হয়েছে, তিনি হচ্ছে, তিনি হচ্ছে আত্মা, যাতে জন্মাদ্যস্য যত ব্রহ্মসূত্র আসে, অথবা অতএতির উপনিষদে বলেছে যত বা ইমানি ভূতানি জায়ন্তে যত জাতানি জীবন্তে যত পর্যন্ত বিষম বিশান্তি তদ ব্রহ্ম তদ বিজিজ্ঞাসা, সেই ব্রহ্ম সেই আত্মা তাকেই জিজ্ঞাসা, সেটাই সংসারে একমাত্র জানার যোগ্য বস্তু। আর স্বরূপ লক্ষণ দিয়ে বলেছে যিনি মানে যার মানে তিন কালে যিনি বাধিত হন না, তিন কালকে যাকে বাদ করা যায় না, মানে অভিপ্রেত যিনি থাকেন, কিন্তু আমি যদি বলি এই বস্তুটা এটা সবসময় থাকবে, কিন্তু এই বস্তুটাকে তো আমি দেখাতে পারবো না, তার মানে আমাকে কি বলতে হবে, যেই বস্তু সবসময় থাকে মানে যেই বস্তু কখনো বাধিত হয় না, আর যেই বস্তু এটা চেতন এইভাবেও বলা যাবে না, কিন্তু যিনি জড় নন এবং যার কোনো পরিচ্ছিন্নতা নেই, যিনি সমস্ত তার দেশ পরিচ্ছিন্নতা বস্তু পরিচ্ছিন্নতা যার মধ্যে নেই, কারণ কাল পরিচ্ছিন্নতা নিষেধ করেছে সত শব্দের দ্বারা, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, তা এই যে সচ্চিদালক্ষণ বলেছে, সৎ মানে হচ্ছে তিনি কালের দ্বারা পরিচ্ছিন্ন হন না, চিত মানে হচ্ছে তিনি জড় নন, আর আনন্দ বা অনন্ত মানে হচ্ছে যার মধ্যে বস্তু পরিচ্ছিন্নতা দেশ পরিচ্ছিন্নতা নেই। এইভাবে যেহেতু আমার কোনো লক্ষণ নেই, তাই আভাস মানে বোঝাবার জন্য কোনো শব্দ বা রাস্তা নেই আত্মাকে বলার জন্য, যার জন্য কোনো কি হয় কোনো বিকল্প করা যায় না, তাকে এটা কি ওটা, এটা হবে কি ওটা হবে, নির্বিকল্প। যোগ দর্শনে বিকল্প পরিভাষা দিয়েছে শব্দ জ্ঞানুপাতি বস্তু শূন্য বিকল্প, কোনো শব্দ প্রয়োগ করছে কিন্তু বাস্তবিক সেখানে কোনো বস্তু নেই, এটা সাংসারিক বস্তুর জন্য বলছে, কিন্তু আত্মার মধ্যে বিকল্প মানে এটা কি এরকম, এটা এরকম বা এই হতে পারে ওই হতে পারে এরকম ধরনের কিছু তাকে বলা যাবে, এই জন্য হচ্ছে নাকি বিকল্পরহীন বিকল্পহীন। আতত, আতত মানে ব্যাপ্ত, তার বিস্তারে ধাতু আছে, তার নিষ্ঠার রূপ হচ্ছে তত, তত মানে হচ্ছে ব্যাপ্ত, তার মানে যে বোঝা খুব কঠিন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে যখন অর্জুন জিজ্ঞাসা করলেন, যারা নির্বিকল্প নিরাকারের সাধনা করে আর যারা মানে ভগবান তোমার সগুণ সাকারের সাধনা করে, তাদের মধ্যে কে যোগকে ভালো জানে। ভগবান কিন্তু স্পষ্টই বললেন যে তাদের জন্য মানে ভগবত সাধনা সহজ হয়ে যায় যারা সগুণ সাকারকে করে। কারণ কি, দেহধারী মানুষ যাদের শরীরের সঙ্গে তাদাত্মতা আছে তারা নির্গুণ নিরাকার নির্বিকার নির্বিশেষকে মনে ধারণ করতে পারবে না। সেই জন্য সগুণ সাকারের মাধ্যমে আগে মনকে স্থির করে নিয়ে মনকে শুদ্ধ করে নিয়ে তারপর নির্গুণ নিরাকারে লাগালে স্পষ্টভাবে বোঝা যায়। এই জন্য বলছেন নিরাময় নিরাভাস নির্বিকল্প অহমাদত। আর বাকি সেকেন্ড লাইনটা তো আগে থেকেই আসছে, তাই জন্য জ্ঞানীরা একই জ্ঞান মানে এইভাবে নিজেকে জানা বা বোঝা সেটাই হচ্ছে জ্ঞান। এই জন্য আমি সর্বব্যাপক বা আমি সবার মধ্যে আছি এইটা বোঝাই হচ্ছে সাধনা। বাস এইটুকু বুঝতে পারলেই জীবন মানুষ মুক্ত জীবন মুক্তির আনন্দ অনুভব করতে পারে, আর সংসার বন্ধনে আসে না। সেটা অভ্যাস করার জন্য ধীরে ধীরে আগে বলবেন ভগবান ভাষ্যকার কি তার জন্য সাধন কি আছে। আগে আরো বলছেন নির্গুণ নিষ্ক্রিয় নিত্য নিত্য মুক্ত অহমচ্যুত নাহম দেহ হ্যসদরূপ জ্ঞান মিত্যুচ্যতে বুধেই। নির্গুণ নিষ্ক্রিয় নিত্য নিত্য মুক্ত অহমচ্যুত নির্গুণ নিষ্ক্রিয় নিত্য নিত্য মুক্ত অহমচ্যুত। বাকি সেকেন্ড লাইনটা তো একই রকম, এটা বেশি ইয়ে করার দরকার নেই, বারবার আমি যে শরীরের মধ্যে যেগুলো ওপরে গুণগুলো বলা আছে না এ সব বিপরীত গুণগুলো শরীরের মধ্যে আছে। শরীর ত্রিগুণাত্মিকা, শরীরের মধ্যে ক্রিয়া হতে দেখা যায়, শরীর অনিত্য হচ্ছে, শরীর বন্ধন অনুভব করে এবং শরীরের চ্যুত হয়ে যায়, এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হয়ে যায়, এই জন্য শরীর অসৎরূপ। এইগুলো আমরা বুঝতে পারি, কিন্তু যেগুলো যার মধ্যে এই জিনিসগুলো নেই, শরীরটা ভগবান এই জন্য দিয়েছেন যে যেই লক্ষণগুলো আমরা শরীরের মধ্যে দেখতে পাই এর থেকে এই লক্ষণগুলো যেখানে নেই সেটা হচ্ছে তোমার পারমার্থিক শরীর, সেটা হচ্ছে আত্মা। তার আমি কি এটা বুঝতে হলে এই যেগুলো এখানে দেখা যাচ্ছে যেগুলো আমরা বুঝতে পারছি এর থেকে বিপরীত যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে আমার পারমার্থিক শরীর। এই জন্য বারবার এই কথা বলছেন না হম দেহ অসদরূপ। কারণ কি, দেহতে রোগ আছে, দেহকে দেখা যায়, দেহতে বিকল্প করা যায়, এখন বাচ্চা এখন বুড়ো এখন বিমার এখন সুস্থ এই দেহের মধ্যে হতে থাকে, আর দেহ পরিচ্ছিন্ন আর আত্মা তার বিপরীত গুলো। আত্মাতে কোনো রোগ নেই, আত্মাতে কোনো লক্ষণ নেই, আত্মাতে কোনো বিকল্প নেই, আত্মা ব্যাপক। ঠিক সেই রকম এখানেও শরীর ত্রিগুণাত্মিকা মায়ার থেকে তৈরি, তাই জন্য শরীরের গুণ আছে, আত্মাতে কোনো গুণ নেই, আত্মা নির্গুণ হচ্ছে এবং এই স্থিতিতে পৌঁছানোই আমাদের মানুষ জীবনের লক্ষ্য। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতায় বলেছেন ত্রৈগুণ্য বিষয় আবেদন নিস্ত্রৈগুণ্য ভবাচ্ছে। ব্যাস এই লক্ষ্যে পৌঁছাতে নিজের গুণাতীত অবস্থাকে নিজের বিকার রহিত পূর্ণ অবস্থাকে বোঝাই হচ্ছে মানুষ জীবনের লক্ষ্য। সমস্ত মহাপুরুষ একই কথা বলে গেছেন, নির্গুণ আর শরীরে ক্রিয়া হয়, হাঁটে চলে খায় দায় ওঠে বসে, আত্মাতে কোনো ক্রিয়া নেই। কারণ কি, ক্রিয়া পরিচ্ছিন্ন বস্তুতে ক্রিয়া হতে পারে, ব্যাপকতার মধ্যে পূর্ণতার মধ্যে কোনো ক্রিয়া হতেই পারবে না। এই জন্য এই শরীরে যে ধর্মগুলো আমরা দেখতে পাই সেই ধর্মগুলো যেখানে নেই সেটা হচ্ছে আমার পারমার্থিক স্বরূপ, শরীরটা হচ্ছে আমার বসার আসন। এইটাকে বোঝাবার জন্য বারবার এইগুলোকে না হম দেহি অসদরূপ, না হম দেহি অসদরূপ মানে যেই রূপগুলো শরীরের মধ্যে দেখা যায় আত্মা তার থেকে অন্য একদম ভিন্ন বিপরীত বিলক্ষণ হচ্ছে। এই জন্য বলছেন নির্গুণ কোনো আত্মা গুণ থেকে রহিত। যখন ভগবান অর্জুনকে বললেন যে ত্রৈগুণ্য বিষয় বিধান নিস্ত্রৈগুণ্য ভাব অর্জুন, আবার সেই ভগবানই বললেন সংসারে এমন কোন বস্তু নেই না তার আস্তে পৃথিব্যাম দেবী দেবে শুভাম সত্যির প্রকৃতি যে ভক্তির যা দেবী সাত্রী বীরগুণ 18 অধ্যায়তে, সংসারে এমন কোন বস্তু নেই যেটা গুণ থেকে মুক্ত। অর্জুন ঘাবড়ে গেল, আমাকে বলছো তুমি গুণাতীত হতে আর বলছো যে কোন সংসারে এমন কোন বস্তু নেই যে গুণ গুণের দ্বারা উন্নীত নাই, তাহলে আমি কি করে গুণাকৃতি সংসারের বাইরে চলে যাব কি? এই সংসারের মধ্যেই অনুস্যূত আছে, যিনি পারমার্থিক গুণাতীত, যিনি থাকার জন্য গুণগুলো সব ক্রিয়া করতে পারে, অর্থ তিনি গুণরহিত, তিনি স্বয়ং গুণরহিত, যিনি থাকার জন্য গুণগুলো ক্রিয়া করতে পারে বা গুণের ক্রিয়া আমরা বুঝতে পারি শরীরের মধ্যে, অথচ তার সঙ্গে গুণের কোনো সম্বন্ধ নেই, সেই স্থিতিকে বুঝতে হয়। সেই স্থিতিকে অনুভব করতে হয়। এই জন্য এই একটু সময় লাগে এটার জন্য, কারণ কি আমরা অভ্যস্ত হয়ে গেছি গুণের অধীন হয়ে কাজ করতে, গুণ থেকে বেরিয়ে আসার চেষ্টা আজ অব্দি কেউ শেখায়নি আমাদের। এই ভগবদ গীতা ঠিক করে পড়ার পরে বা শাস্ত্র ঠিক করে জানার পরে এই গুণের ক্রিয়াগুলোকে দেখে দেখে এর থেকে বিপরীত আমার স্থিতি, এর থেকে বিলক্ষণ আমার স্বরূপ, এইটাকে বোঝা, ওখানে মনটাকে নিয়ে যখন স্থির করা, কারণ ওখানে তো এরকম করে একটা বস্তু এনে দেখানো যাবে না যে দেখো এটা হচ্ছে আত্মা, এটা সম্ভব নয় করা। তাহলে কি হবে, যেটা দেখা যাচ্ছে তার থেকে বিপরীত হচ্ছে আত্মা, এইটা বুঝতে হবে। এই জন্য নির্গুণ নিষ্ক্রিয় নিত্য নিত্য মুক্ত অবাঞ্ছিত আত্মাতে কোন গুণ নেই, আত্মাতে যেহেতু আত্মাতে গুণ নেই, আত্মাতে ক্রিয়া নেই, তাই আত্মার কোন বিকার নেই, তাই আত্মা সর্বদাই নিত্য সবসময় থাকে, তার মধ্যে কোনো মানে এমন কোন সময় নেই যে আমি নেই। মহাপ্রলয়ে যখন সবকিছু লয়ে ফিরে যায় সেই প্রলয়ের সাক্ষী হিসেবে আমি থাকি, তাই তো প্রলয়ে প্রামাণিক প্রমাণ প্রমাণ হতে পারে। যদি আমি না থাকতাম আত্মা না সঙ্গে তাদাত্মতার জন্য বন্ধনে অনুভূতি হয়, কিন্তু বাস্তবিক আত্মাতে কোনো বন্ধন নেই, নিত্য মুক্ত অহম অচ্যুত আমার কোন। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন সেনায়র উভয়ের মধ্যে প্রথম স্থাপনে অচ্যুত মানে যার মধ্যে ভগবান তুমি নিত্য, তোমার মধ্যে কোনো চ্যুত কোনো পরিবর্তন কোনো বিকার নেই, এদিক ওদিক তুমি মানে ভাইব্রেট হয় না বা তুমি সরে যাও না, যেখানে আছো সেখানে সেরকম ভাবেই থাকো আর কি। এইরকম যে স্বরূপ এটা হচ্ছে আত্মার যথার্থ স্বরূপ। এই জন্য নির্গুণ গুণ নেই, এই কারণ কি আত্মা প্রকৃতির থেকে পরে, গুণ তো প্রকৃতির বিকার, আত্মা প্রকৃতির থেকে পরে। নিষ্ক্রিয় আত্মা ব্যাপক, তাই জন্য আত্মার কোনো ক্রিয়া নেই। আত্মা নিত্য মানে আত্মার এমন কোনো সময় নেই যে সময় আত্মা থাকে না, আত্মা সর্বদাই থাকে। কারণ কি যা কিছু বস্তু নেই সে এটা থাকবে না, যা কিছু বস্তু সে থাকবে না তাকে প্রমাণ করার জন্য একজন কাউকে থাকতে হবে, সেটাই হচ্ছে আত্মা। আর নিত্য মুক্ত মানে আত্মাতে বাস্তবিক কোনো বন্ধন নেই। এই শব্দটা ভগবান শঙ্করাচার্যের খুব প্রিয়, আপনি শঙ্কর ভাষ্য কোন উপনিষদে পড়বেন কয়েকবার এই শব্দটা এসছে, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। আত্মা নিত্য শুদ্ধ, আত্মা নিত্য বুদ্ধ, আত্মা নিত্য মুক্ত। যেহেতু শুদ্ধ আত্মার সঙ্গে কোনো বস্তুর সঙ্গে যোগ নেই, আত্মা নিত্য চেতন, আত্মার মধ্যে জড় কখন জড়ত্ব কখনো আসে না, এবং আত্মা নিত্য মুক্ত। অথবা নিত্য শব্দকে আলাদা রেখো, আত্মা নিত্য, আত্মা শুদ্ধ, আত্মা বুদ্ধ, আত্মা মুক্ত, এইভাবে যেটা যার শুদ্ধ। যেহেতু নিত্য এখানে বলেছে আলাদা করে, সেই জন্য আত্মা সব সময় মুক্ত, আত্মার মধ্যে কোনো বন্ধন কখনো হয়নি। কারণ কি আত্মা মধ্যে কোনো চ্যুতি নেই, বিচ্যুতি নেই, আত্মা যেরকম সর্বদা একই রূপে থাকে আর কি। কিন্তু এর সমস্ত বিপরীত ধর্মগুলো শরীরে আছে, শরীর ত্রিগুণাত্মিকা, শরীরের মধ্যে ক্রিয়া হয়, শরীর জন্ম মৃত্যুওয়ালা, শরীরের বন্ধন অনুভব হয়, আর শরীর চ্যুত হতে থাকে, একটা শরীর ঠিক আরেকটা শরীরে চলে যায়, এরকম শরীর পরিবর্তন থাকে। এই ধর্মগুলো যেখানে নেই সে যেন বলছে না হম দেহ অসাধ রূপ, দেহ অসাধ রূপ হচ্ছে জ্ঞান অমিত, এইটাই এই জানায় এই বোঝা, এটাই হচ্ছে জ্ঞান। আগে আরো বলছেন নির্মল নিশ্চল অনন্ত শুদ্ধ হম অজর মর না হম দেহ অসাধ রূপ জ্ঞান মিত্যুচ্ছতে বুধেহি। নির্মল নিশ্চল অনন্ত শুদ্ধ হম অজর মর না হম দেহ অসাধ রূপ জ্ঞান মিত্যুচ্ছতে বুধেহি। নির্মল নিশ্চল অনন্ত শুদ্ধ অজর অমর, একই কথা কি ঘুরিয়ে ঘুরিয়ে বারবার বলছেন, যাতে কিনা মনের মধ্যে দৃঢ় ভাবে বসে যায়। নির্মল আমার মধ্যে কোনো মল নেই, আমার মধ্যে কোনো বিজাতীয় বস্তু নেই, কোনো মল মানে বিজাতীয় বস্তুই বলতে হবে, কোনো ব্লেমিশ উইদাউট এনি ব্লেমিশ। আর নিশ্চল অচল আমি, ব্যাপক আমি পূর্ণ, তাই আমার মধ্যে কোনো একটু ভাইব্রেশনও হতে পারে না, কোনো রকমের ভাইব্রেশন হওয়া সম্ভব নেই। এক জায়গা থেকে আরেক জায়গা তো দেওয়া তো দূরের কথা, সিম্পলি ভাইব্রেশন হওয়া সম্ভব নয়। কারণ কি আমি অনন্ত, কারণ এমন কোনো জায়গা নেই যেখানে আমি নেই, এজন্য আমি নির্মল, কারণ আমার সঙ্গে কোনো বস্তুর যোগ নেই। আমি অসঙ্গ, তাই আমি নির্মল। আমি ব্যাপক, তাই আমার মধ্যে ক্রিয়া নেই, কোনো চলচল নেই। এই জন্য বলছে শুদ্ধ, শুদ্ধ হওয়ার জন্য নির্মল। আর আমি অজর, আমার জড়া নেই, মানে বার্ধক্য নেই, তাই আমার মৃত্যু নেই। শরীরের বার্ধক্য আছে, তাই শরীরের মৃত্যু আছে, মানে আত্মার কোনো বয়স হয় না। আত্মা বয়স তো কালের সাপেক্ষে হয়, আত্মা তো কালের পেছনে পড়ে আছে। কাল ও আত্মার উপরে কল্পিত, কালকে আমরা কোনো ক্রিয়ার সাপেক্ষে আমরা কালকে কল্পনা করি, কিন্তু যখন ক্রিয়া নেই তখন কালও নেই। বস্তুর সাপেক্ষে স্থানের কল্পনা হয়, ক্রিয়ার সাপেক্ষে কালের কল্পনা হয়, কিন্তু যেখানে আত্মা ভিন্ন কোনো বস্তু নেই, যেখানে কালের সঙ্গে কোনো সংস্পর্শ নেই, সেখানে কাল, সেজন্য তার জড়াও নেই, তার মৃত্যুও নেই। জড়া মৃত্যু শরীরের ধর্ম, জন্ম নেয় শরীর, মরে শরীর। এই জয়গুলো, শরীর নির্মল না, শরীর মল দ্বারা যুক্ত। শরীরের মধ্যে না জেনে যত রকমের দুর্গন্ধ, খারাপ বস্তু সব শরীরের মধ্যে ঢুকে আছে, যেগুলোকে আমরা কখনো আলাদাভাবে দেখা পছন্দই করি না, সেগুলোকে খুব নিয়ে ঘুরে বেড়াচ্ছি এবং সেটাকে আত্মবুদ্ধি করে তারপর কিছু হলেই মনের মধ্যে দুঃখ। অথচ একটা যদি বাইরে এসে একটু আলাদা করে দেখতে হয়, মুখটা ঘুরিয়ে নাও এরকম। এই জন্য যে আমি নির্মল নয় আর নিশ্চল নয়, দিন না শরীর চঞ্চলতা তার মধ্যে, এটা ওটা মন, শরীর চলতেই থাকছে। শরীর পরিচ্ছিন্ন অনন্ত না, শরীর পরিচ্ছিন্ন, শরীর শুদ্ধ না, শুদ্ধ অশুদ্ধ। আর শরীরে জড়া আছে, বার্ধক্য আছে, তাই শরীরের মৃত্যু আছে, কিন্তু আত্মা এর থেকে ভিন্ন। মানে যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যেই ধর্মগুলো, যে গুণগুলো, যে ক্রিয়াগুলো, এইগুলো যার মধ্যে নেই, সেটা হচ্ছে আমি, সেটা হচ্ছে আমার যথার্থ স্বরূপ। তাই এগুলোর সঙ্গে তাদাত্ম্য করে নিজের দুঃখী হওয়াটা কারো কোনো কারণ নেই। কারণ কি, এগুলো তো শরীরের ধর্ম, এগুলো উপাধির ধর্ম, এগুলো আমার ধর্ম নয়। তাই উপাধিতে যেই ধর্মগুলো দেখা যায় সেগুলোর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। এই দৃঢ় নিশ্চয় করাটাই হচ্ছে সাধনা, এই দৃঢ় নিশ্চয়। এবং সেটাকে তারপরে দৃঢ় নিশ্চয় করলে তারপর সেটা অনুভবে আসে, এটার জন্য সময় লাগে। আমি ব্যাপক, আমি অসঙ্গ, এটাই সাধনা আর কি। এই জন্য উপরে শরীর আমি না হম দেহ, কারণ কি শরীরের ধর্ম এগুলো সব শরীর মল যুক্ত, শরীর জল যুক্ত, মানে আবাগমন করে, শরীর অন্তযুক্ত, অন্তমান শরীর, মানে আজ কাল নেই। শরীর শুদ্ধ না, শরীর অশুদ্ধ হচ্ছে, শরীরে জড়া আছে, শরীরের মৃত্যু আছে, কিন্তু আত্মা নির্মল, নিশ্চল, অনন্ত, শুদ্ধ, অজর, অমর, যারা মৃত্যু থেকে রহিত। এইভাবে যেগুলোকে আমরা চোখের সামনে দেখতে পাই সেইগুলো আমি নই, যেগুলো আমার ধর্ম নয়, বারবার বারবার এটাকে মনের মধ্যে স্থির করা, তাহলে আমি কি সেটা, এটার মধ্যে তো আমি দেখতে পাচ্ছি, এটা তো এইরকম। কিন্তু শাস্ত্রের থেকে ভিন্ন বলেছে আত্মাকে, আত্মা অসঙ্গ, আত্মা ব্যাপক, আত্মা পূর্ণ, যারা মৃত্যু রহিত। যদি যখন মানে সুখ দুঃখ অনুভাবে বুঝতে হবে এটা মনের ধর্ম, জন্ম মৃত্যু জরা ব্যাধি এটা হচ্ছে শরীরের ধর্ম, যখন ক্ষুধা পিপাসা লাগবে এটা প্রাণের ধর্ম, এগুলো সব উপাধি হচ্ছে। আত্মাকে বোঝার জন্য এটাকে, এগুলো ভগবান দিয়েছেন, শরীর দিয়েছেন, মন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, প্রাণ দিয়েছেন, এগুলো কাজ করতে পারে বলে। কিন্তু এগুলো ধর্মগুলোকে কার কোনটা ক্রিয়া সেটা আমাদের ভালো করে আলাদা করে বুঝতে হবে। এই যে বিক্রিয়া, এগুলো মনের ধর্ম, আর সুখ দুঃখ মনের ধর্ম, ক্ষুধা ক্ষুদ পিপাসা রূপী বিক্রিয়া প্রাণের ধর্ম, জন্ম মৃত্যু জরা ব্যাধি শরীরের ধর্ম। আমি এগুলোকে দেখতে থাকি, এগুলোর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, আমি এর থেকে ভিন্ন, এর থেকে সম্পূর্ণ বিলক্ষণ। আমার এইভাবে বারবার আত্মচিন্তন করাই হচ্ছে জ্ঞান, এটাই হচ্ছে জ্ঞান বলা হয়। এতক্ষণ পর্যন্ত যে তিনি 24 নম্বর থেকে শুরু করেছিলেন, আমার এই 28 নম্বর পর্যন্ত যেটা জ্ঞান, এই জ্ঞান প্রাপ্তির উপায় কি, কিভাবে আমরা এখানে পৌঁছতে পারবো তার রাস্তাও বলবেন, মানে 100 নম্বর শ্লোক থেকে, যে এই যে নিয়ম আজ কি করে অভ্যাস করতে হবে। এখন এই আত্মাকে বলার পরে আমি তো এরকম নিজেকে বুঝতে পারছি না যে এটা আমার স্বরূপ, সেই জন্য বলছি, সেই জন্য বিবেককে জাগ্রত করার জন্য বিবেকের উপর আঘাত করে উনি বলছেন, দেখো, স্বদেহে শোভনম সন্তম পুরুষাখ্যম চ সম্মতম কিম মূর্খ শূন্যম আত্মানম দেহাতীতম করো শিব স্বদেহে শোভনম শান্তম পুরুষার্থম চ সম্মতম কিম মূর্খ শূন্যম আত্মানম দেহাতীতম করো শিব। শুভাদিত্য, তুমি যে প্রশ্নটা করেছো ওই প্রশ্নের উত্তর তোমাকে আমি আলাদা ভাবে দেব, একসঙ্গে সবার মধ্যে। স্বদেহে শোভনম শান্তম পুরুষাখ্যম চ সম্মতম কিম মূর্খ শূন্যম আত্মানম দেহাতীতম করো শিব। দেখো, এই তোমারই দেহের মধ্যে একটা সুন্দর সর্বদা বিদ্যমান, যাকে পূর্ণ তৎপুরুষ, যাকে পুরুষ নামে বলা হয়েছে, এবং সৎস্বরূপ তিনি, সর্বদাই সৎস্বরূপ তিনি। যে অসৎস্বরূপ যেটার মধ্যে এই তোমার শরীরের মধ্যে বিদ্যমান আছে, তাকে তুমি আনদেখা কি করে করে দাও? এই জ্বর শরীর জন্ম মৃত্যু দ্বারা যুক্ত, সম্পূর্ণ দ্বারা যুক্ত, এইটাকে নিজের মেনে আর যেটা তোমার যথার্থ স্বরূপ সেটাকে তুমি ভুলে কি করে দাও? তিনি তিনি না থাকলে তো শরীরটা কিছুই করতে পারবে না। সে শুদ্ধ পুরুষ তত্ত্ব না থাকলে শরীরটা কিছু করতে পারবে না, অথচ সেই যা যে না থাকলে কিছু হবে না, তাকে ভুলে গিয়ে আর যেটা আজ মানে দেখতে পাচ্ছি যেটা চলে যাবে একদিন, তাকে নিয়ে আমরা ব্যবহার করতে থাকি। হয় কি যে ধরুন ইলেকট্রিসিটি না থাকলে লাইট বা ফ্যান বা গিজার হিটার কিছুই চলতে পারবে না, কুলার চলতে পারবে না। তা আমরা ওই ইলেকট্রিসিটির দিকে ধ্যান না দিয়ে আমরা ফটাফট ভাবি যে বাল্বটাকে বদলে দিই বা মেশিনটা খারাপ ওইটার দিকে দেব। ইলেকট্রিসিটি কাজ করছে না বা সেটা নেই, ওই দিকে আমাদের ধ্যান কম যায় প্রথম। এরকমই এখানে এই শরীর যেটা দেখতে পাচ্ছি সামনে, এই শরীরের এত বিকার, এত পরিবর্তন, এত যে ব্যভিচার, আর এর ভিতরে একটা শুদ্ধ চেতন তত্ত্ব বোধে আছে। কারণ কি, যে কোনো পরিবর্তনকে লক্ষ্য করার জন্য একটা অপরিবর্তনীয় তত্ত্ব নিশ্চিত চাই। অপরিবর্তনীয় তত্ত্ব না থাকলে পরিবর্তনকে কিছুতেই লক্ষ্য করা যাবে না। এরকম স্পষ্ট যে একটা অপরিবর্তনীয় তত্ত্ব ভেতরে বসে আছে, আর এই অবিবেকী তুমি তাকে কি করে ভুলে যাচ্ছ? এটা হচ্ছে ভগবান শঙ্করাচার্য একটা আক্ষেপ হচ্ছে, মূর্খ শব্দ অর্থ অবিবেকী। হে অবিবেকী ব্যক্তি, তুমি সেই আত্মাকে শূন্য করে ফেলছো, এই যিনি পূর্ণ তাকে তুমি শূন্য করে ফেলছো। মানে পুরুষাক্ষম, পুরুষাক্ষম মানে হচ্ছে যিনি পূর্ণ, তৎ পুরুষ, যিনি পূর্ণরূপে বিদ্যমান আছেন তাকে তুমি নেই বলে ভাবছো। এই অবিবেকী স্বদেহ কোথায় আছে? নিজের শরীরের মধ্যেই বিদ্যমান আছেন তিনি। এমন কোথাও নয় যে বাইরে কোথাও যেতে হবে, তাকে খুঁজতে হবে, কোনোখানে অন্যখানে গিয়ে তাকে প্রাপ্ত করতে হবে, এরকম নয়। তুমি যেখানে আছো সেখানেই তিনি বিদ্যমান আছে। তুমি কিন্তু নিজের ওই পরিচ্ছিন্নতার মধ্যে এত তাদাত্ম্য হয়ে আছে, নিজের পূর্ণতাকে ব্যাপকতাকে বুঝতে পারছো না। ওই তাদাত্ম্যতাটাকেই ছাড়তে হবে, এই জন্য এখানে বলছেন ওই যে এই অবিবেকটাকে ছাড়তে হবে। এই জন্য এই অবিবেকই মূর্খ শব্দের অর্থ, এখানে আমাদের অবিবেকই নিতে হবে আর কি। এই বিবেক ভূ ভূ মানে হচ্ছে একটা সম্বোধন। আর এই অবিবেকী পুরুষ সমান নিজের শরীরের মধ্যেই যে সুন্দর সৎস্বরূপ পূর্ণ তত্ত্ব বিদ্যমান আছে, সর্বদাই বিদ্যমান আছে, এবং তিনি শরীরের সঙ্গে থেকেও শরীরের ধর্মের দ্বারা যুক্ত নয় এরম তত্ত্বকে। কারণ কি, শরীরের মধ্যে তো পরিবর্তন হচ্ছে আর তার মধ্যে কোনো পরিবর্তন নেই, এবং পরিবর্তনহীন এক তত্ত্ব না থাকলে পরিবর্তনকে আমরা বুঝতেই পারতাম না। এই বাল্যাদিশি জাগ্রত আদিশি তথা সর্বাসু অবস্থাসু ব্যবৃতাসু অনুবর্তমান অহমিতি অন্তঃস্ফুরন্তম সদা। দক্ষিণামূর্তি স্তোত্র ভগবান শঙ্কর বলেছেন, ছোটবেলার থেকে নিয়ে আর এখন অব্দি দেখো সমস্ত অবস্থার কত পরিবর্তন হয়েছে। বাল্যকাল, বুড়াবাল, মনের পরিবর্তন, শরীরের পরিবর্তন, যা কিছু পরিবর্তন হয়েছে। আচ্ছা বলো, তোমার এই আমি এর পরিবর্তন হয়েছে কি হয়নি? আমি কিন্তু পরিবর্তন হয়নি, ওই ভেতর থেকে আমি সে একই। ছোটবেলা তো আমি, মাঝ বয়সও আমি, বিমারি তো আমি, সুস্থ অবস্থা তো আমি, ব্যাস ওই আমি যে অপরিবর্তনীয় আমি, যে সমস্ত পরিবর্তনকে বুঝতে পারছে। আমি ছোটবেলা এরকম এরকম ছিলাম, আরে মাঝ বয়স আমার এই বিমারি হয়েছিল, এখন বুড়ো হয়ে গেছে, এখন এটা করতে পারছি না। এইগুলোকে বুঝতে পারছি। আত্মাকে বোঝা, কারণ এই সমস্ত পরিবর্তন গুলোকে দেখার জন্য একটা নিত্য চেতন তত্ত্ব চাই, নয় তো পরিবর্তনকে কখনো বুঝতেই পারবে না। অথচ এইগুলোকে জানা সত্ত্বেও তবু আমরা শরীরের সঙ্গে তাদাত্ম্য করে দিই। বলছেন যেখানে স্বদেহে নিজের শরীরেই শোভনম শান্তম পুরুষাক্ষম সম্যতম দেহাতীতম আত্মানম, এগুলো সব দ্বিতীয় একবচন, তোমার শরীরের মধ্যেই সুন্দর সর্বদা বিদ্যমান পূর্ণতার পূর্ণতার জন্য পুরুষাক্ষম, পুরুষ হয় না পুরুষতাও হতে পারে, এখানে তো পূর্ণতার জন্য পুরুষ সৎরূপ, যাকে সৎরূপে বলা হয়েছে, এরকম যে দেহতে থাকা সত্ত্বেও যিনি দেহাতেই দেহের সম্বন্ধ যাকে স্পর্শ করতে পারে না, এরকম যে আত্মা তাকে তুমি কি করে দেখতে পাচ্ছ না, কেন বুঝতে পারছো না, ও কি মূর্খ না করো, তাকে তুমি শরীর শূন্য কি করে করে দিচ্ছ যে আত্মা নেই বলছো, শরীরটাই আত্মা মানছো, এর থেকে ভিন্ন কোনো আত্মা নেই। চার বাত মানে যারা আমাদের এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড তারা শরীরটাকেই আত্মা মেনে নিয়েছে, ব্যাস তার খাওয়া আসলে বৃত্তি, খাও দাও আনন্দ করো, ব্যাস এটাই জীবন, এর থেকে আগে পিছিয়ে আর কিছু নেই। ম্যাক্সিমাম লোক এইটাই আজকাল এর ভেতরেই লেগে আছে, এই জন্য এখানে বলছে যে কি এটাকে নিজে বুঝতে পারছো না, কি করে তুমি বলছো যে আত্মা ছাড়া, আত্মা ছাড়া তো কিছু হতেই পারবে না, জ্বর কি করে ক্রিয়া করবে, জ্বরের মধ্যে যখন চেতনের মতন ক্রিয়া দেখা যায় তখন বুঝতে হবে যে একটা চেতন তত্ত্ব ভেতরে আছে, না তো হতেই পারবে না, এত স্পষ্ট যে চেতন বিদ্যমান তত্ত্ব তাকে তুমি অবিবেকের কারণে বুঝতে পারছো না, তাকে তুমি কেন তাকে শরীরের সঙ্গে মিলিয়ে ফেলছো, এবং সেটা শরীর থেকে ভিন্ন শুদ্ধ মা শুদ্ধ তত্ত্ব বস্তু, এইটাকে বুঝতে চেষ্টা করার জন্য তিনি বলছেন যে বিবেক করো, বিবেক করো বারবার। আগে আরো বলছেন স্বাত্মানম শ্রেণু মূর্খত্বম শ্রুত্যা যুক্তা চ পুরুষম দেহাতীতম সদাকারম সুদূরদর্শম ভবাদৃশৈ। স্বাত্মানম শ্রেণু মূর্খত্বম শ্রুত্যা যুক্তা চ পুরুষম দেহাতীতম সদাকারম সুদূরদর্শম ভবাদৃশৈ। মানে এই তোমাদের মতন যারা অবিবেকী ব্যক্তি তাদের আত্মজ্ঞান করার জন্য কি করতে হবে, বলছেন ভবাদৃশৈ, মানে তোমাদের মতন তোমার সাদৃশ্য যারা ব্যক্তি আছে তাদেরকেও এই যদি নিজেকে জানতে হয় তাদেরকে বিবেক করতে হবে, এই বিবেক জাগ্রত হবে কি করে, বার বার বার বার শাস্ত্র বাক্য শোনো, শুনো মানে শোনো কি শোনো, আত্মার যথার্থ স্বরূপ স্বাত্মান পুরুষম দেহাতীতম সদাকারম সুদূরদর্শন, যাকে দেখা কঠিন, যিনি সর্বদা সত্রূপ, যিনি শরীরের থেকে ভিন্ন এবং যিনি পূর্ণ, এরকম নিজের যে স্বরূপ এইটা তুমি বারবার শ্রুত্যা যুক্তাচ শ্রেণু শ্রুতি তম মানে তুমি শ্রুত্যা মানে শ্রুতি বাক্য এবং তারপরে নিজের বিবেক যুক্তির দ্বারা এটাকে বুঝতে চেষ্টা করো, শোনো এবং মনন করো, শোনো এবং বারবার মনন করো যে শাস্ত্র এই বলছে, তাহলে আমার স্বরূপটা কি, তাহলে আমার স্বরূপটা কি, এইভাবে বারবার বিচার করতে করতে মনটা যখন ওখানে স্থির হবে তখন ঈশ্বরের কৃপায় আত্মতত্ত্বের বোধ হবে। এই জন্য এখানে ভগবান ভাষ্যকার বলছেন যে দেখো ভবাদৃশৈ, মানে যারা এই শরীরকে আত্মা বলে মেনে রেখেছে বা শরীরটাই আত্মার চার্বা, এবং বুদ্ধ একটা গ্রুপ আছে তারা বলে আত্মা বলে কোনো পদার্থই নেই, একটা গ্রুপ আছে তারা বুদ্ধিকেই আত্মা মেনেছে এবং আত্মাকে বুদ্ধি বুদ্ধি দ্বারা বুদ্ধিকে জানতে পারে, বুদ্ধি বুদ্ধিকে বিষয় রূপে জানে, এটা তো যারা মানে নাস্তিক দর্শন। আর আস্তিক দর্শনে সাংখ্য এবং যোগ দর্শন পুরুষকে ব্যাপক মেনেছে, অসঙ্গ মেনেছে কিন্তু অনেক মেনেছে এবং প্রকৃতিকে সত্য মেনেছে, প্রকৃতি আর পুরুষের ভিন্নতাকে বোধ হলে তবে গিয়ে মানুষের আত্মজ্ঞান হয়। যোগ ইয়ে ন্যায় আর বৈশেষিক দর্শন আত্মাকে একটা দ্রব্য মেনেছে, আত্মা জ্ঞান স্বরূপ মানেনি, আত্মা একটা দ্রব্য, তার সঙ্গে মন রূপী দ্রব্যের সংযোগ হলে তবে তখন সেখানে চেতনতা রূপী ধর্ম উৎপন্ন হয় এবং আত্মা দ্রব্যের মধ্যে গুণ থাকে কি জ্ঞান বুদ্ধি ধর্মাধর্ম প্রয়ত্ন এসব গুণগুলো আত্মার মধ্যে থাকে, এইভাবে ন্যায় আর বৈশাসিক দর্শন আত্মাকে একটা সামান্য দ্রব্যের মতন মানে, এবং দ্রব্য কি যেখানে গুণ আশ্রয় করে থাকতে পারে, চেতনাতর ধর্ম এই গুণটা আত্মার মধ্যে আছে তখন উৎপন্ন হয়। পূর্ব মীমাংসা দর্শন তারা বলে আত্মা মানে কর্তা ভোক্তা আত্মা, আত্মা মানে যে আমি করবো করে এই কষ্ট ভোগ করবো। বেদান্ত বলে না না, আত্মা অসঙ্গ অকর্তা অভোক্তা পূর্ণ, এবং এই স্বরূপের জ্ঞান থেকেই উপনিষদ ভাগে যে আত্মার কথা বর্ণিত, এই জ্ঞান থেকে আর কিছু করার দরকার, জ্ঞান থেকে মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। কর্তা ভোক্তা আত্মা তো কখনো মুক্ত হতেই পারবে না, তাদের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে যে স্বর্গ বা ব্রহ্মলোকে গেলে তুমি যে সুখ ভোগ করবে এটাই হচ্ছে তোমার মুক্তি স্থিতি, এবং সেখান থেকে আবার ঘুরেও আসতে হবে, আবার এই করতে আবার কর্ম করবে, তাহলে এই কর্মকাণ্ড চলতে থাকবে। এইভাবে আস্তিক এবং নাস্তিক দর্শনে আত্মার সম্বন্ধে কনসেপ্ট গুলো ভিন্ন ভিন্ন। সাংখ্য বা যোগ দর্শন তারা আত্মাকে অকর্তা মানে কিন্তু ভোক্তা মানে, কর্তা হচ্ছে প্রকৃতি কিন্তু চেতন ছাড়া ভোগ হবে না, তাই আত্মাকে ভোক্তা মেনেছে। ন্যায় বৈশাসিক দর্শন আত্মাকে কর্তা ভোক্তা মেনেছে, পূর্ব মীমাংসা দর্শন আত্মাকে কর্তা ভোক্তা বলেছে, বেদান্ত বলছে আত্মা অকর্তা অভোক্তা অসঙ্গ পূর্ণ। এইভাবে এই বার বার শ্রুতি বাক্যকে শুনে যুক্তি দ্বারা বিচার করে আমি দুঃখের কারণ কি নিজেরাই নিজেই দেখলে বিচার করলে বিচার করে এটা করে এটা বলি তখন আবার আমি দুঃখ হয়ে যাব। তাহলে যেই দর্শনে আত্মাকে কর্তা ভোক্তা মানা হয়েছে সেখানে তো কখনই আত্মা মুক্ত বা পূর্ণ আনন্দের অধিকারী হতেই পারবে না, সেটা সামান্য মানুষ। এটা হচ্ছে বিচারের জন্য শ্রুত্যা যুক্তা, শ্রুতি বাক্যকে শ্রবণ করো আর যুক্তি দিয়ে বুঝতে চেষ্টা করো, শাস্ত্র অনুকূল যুক্তি দিয়ে বুঝতে চেষ্টা করো। সাংখ্য দর্শন সরি আমাদের মুখ্যরূপে পূর্ব মীমাংসা দর্শন তো আত্মাকে কর্তা ভোক্তা মেনেছে এবং বলছে তুমি এই শাস্ত্রীয় কর্ম করো, এই শাস্ত্রীয় কর্ম করলে তুমি সুকোন স্বর্গের সুখ অনুভব করতে পারবে। আরে ভাই, আমার ব্যবহারিক জীবনে আমি দেখতে পাচ্ছি যে আমি কর্ম করে কর্তৃত্ব বুদ্ধি দিয়ে যা কিছু উপার্জন করেছি সেটা একদিন নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে স্বর্গ গেলেও তো আমি যে সুখটা পাবো সেটা নষ্ট হয়ে যাবে। আর সেরকমই যে জিনিসগুলো আমরা পুরুষকারদেরা নিজের পুরুষকার তার মধ্যে তারতম্যতা আছে, এটা ভালো এটা মন্দ এটা বেশি এটা খারাপ এই বোধ উৎপন্ন হচ্ছে ওটাও দুঃখের কারণ হবে। তাহলে কর্তৃত্ব ভক্তিত্ব যতদিন থাকবে ততদিন পর্যন্ত তো আমি দুঃখ থেকে মুক্ত হতেই পারবো না, ততদিন পর্যন্ত মুক্ত ভোগের ইচ্ছাটাই মুক্ত বন্ধনের কারণ। এই যুক্তি শ্রুতি বাক্য শুনে শুনে বারবার শুদ্ধ আত্মার স্বরূপের যে শাস্ত্র বর্ণন করেছে সেইটাকে শোনা এবং যুক্তি দিয়ে তাকে দৃঢ় করা, যে যে যারা বলছে যে আত্মা কর্তা ভোক্তা এই কর্তা ভোক্তা বুদ্ধি কি সত্যি আমাদেরকে মুক্ত করতে পারবে, বা কর্তা ভোক্তা বুদ্ধি কি আমি যেই নিত্য নিরতিশয় আনন্দ চাই সেই আনন্দ আমাকে পৌঁছাতে পারবে, তাহলে উপনিষদ ভাগ এসে কেন বললো যে অসঙ্গ অকর্তা অসঙ্গই অয়ং পুরুষ আত্মাকে চেতন বলেছেন? আত্মাকে তো অনেক বলেছেন পুরুষ ভেদে, চেতন চেতন চেতন প্রকৃতি জ্বর আত্মা চেতন জ্ঞান, হ্যাঁ প্রকৃতি জ্বর আত্মা চেতন এবং আত্মা এই পুরুষ আর কোথায় শব্দের আত্মার জায়গায় পুরুষ শব্দ প্রয়োগ করে এবং পুরুষ হচ্ছে অসঙ্গ এটাও মেনেছে, এটাও অসঙ্গ এটাও বলছে, কিন্তু পুরুষের মধ্যে ভোক্তৃত্ব মেনেছে সাংখ্য আর যোগ দর্শন। কারণ কি ভোগ করার জন্য কোনো চেতন তত্ত্ব চাই, কিরকম আশ্চর্য একটা যে অত বড় বড় মহাপুরুষ তো কিরকম ভাবে কালকে একজন আমাকে এখানে জিজ্ঞাসা করছিল জৈমিনী কর্মকাণ্ড উভিত ব্যাসদেব দিকে শিষ্যতে উনকো আসা ব্রাহ্মণ এই তো বাত হয় দেখি একই ব্যাসদেবের শিষ্য মহর্ষি জৈমিনী আর সুখদেব এক ব্যাসদেবের কাছে বেদ পঠন পাঠন করেছে, জৈমিনী ব্যাসদেবের থেকে বেদ পড়ে তার মনের মধ্যে এই ধারণা হলো যে কর্মই হচ্ছে বেদের মানে মুখ্য সিদ্ধান্ত, আর সুখদেব বললো না না বাস জ্ঞানই হচ্ছে মুখ্য সিদ্ধান্ত পরে ভাগ। এটা কি করে হলো, এটা কেন হচ্ছে? একই গুরুর কাছে আর দুজনে উপযুক্ত শিষ্য আমার নয় যে কেউ। এইটা হচ্ছে, আমি বলি যে এটা হচ্ছে ভগবানের লীলা। ভগবানের লীলা এই কারণে যে কর্মকাণ্ডকে বাঁচিয়ে না রাখলে লোকে জ্ঞান কাণ্ডে প্রবেশ করতে পারবে না। এটা খুব সূক্ষ্ম জিনিস যে কর্ম, আমরা বা বেদান্ত বা ভগবান শঙ্করাচার্য কর্ম আর জ্ঞানের সমুচ্চয় হয় না বারবার বলছে, কিন্তু কর্মকাণ্ডকে ছাড়া জ্ঞানে প্রবেশ হয় না, এই কথাও উনি বলেছেন। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বর্ণ আর আশ্রম ধর্মকে নিষ্কাম ভাবে পালন না করব, ততক্ষণ পর্যন্ত জ্ঞান প্রাপ্তির জন্য যে মানসিক যোগ্যতা সেটা আসবে না। এই জন্য ভগবানের এমন লীলা যে একই গুরুর কাছে দুই শিষ্য একই গ্রন্থ পড়ে, যেমন আমরা দেখতে পাই ক্লাব সামান্য ব্যবহার, দুজনের আলাদা আলাদা বুদ্ধি হয়, এটা তাদের জন্মান্তরীয় সংস্কার, কে কোনটাকে কিভাবে গ্রহণ করবে। মহর্ষি জৈমিনী এরকম জন্মান্তরীয় সংস্কার, মানে ভগবান ওটা তার মধ্যে দিয়েছেন, যাতে কিনা বেদের কর্মকাণ্ড ভাগকেও মানে বাঁচিয়ে রাখতে হবে, নয়তো তো কোনো মানুষ এ পথে প্রবেশই করতে পারবে না। আমাদের কারোর সঙ্গে বিরোধ নেই, আমি যেই পথ দিয়ে চলে এসেছি সেই পথটাকে আমাকে ভুলে গেলে হবে না, সেই পথটা উপযোগিতাটাকে আমাকে মনে রাখতে হবে। যেমন ধরুন যে আমরা রোজ কত খাবার খাচ্ছি, খাবার খাচ্ছি মলমূত্রের মাধ্যমে সে খাবার চলেও যাচ্ছে, তার মানে কি খাবার অনুপযোগী? খাবার অনুপযোগী নয়, ওই খাবার গুলো আমাদের সূক্ষ্ম শরীর মন একে পুষ্ট করে তাকে শক্তি দিয়ে তার মধ্যে সামর্থ্য দিয়ে তারপরে অনুপযুক্ত জিনিসটা চলে যায়, ঠিক সেই রকম। বেদের উপযোগিতা আছে এই দিয়ে এবং যুক্তি দ্বারা বুঝতে হবে যে বাস্তবিক আমার স্বরূপটা কি এবং কত জনকে শোনা দরকার এবং তারপরে মনন করা দরকার। এই জন্য এখানে বললেন যে স্বাত্মানম শৃণু, মানে স্বাত্মানম দ্বিতীয় এক বছর দেখাচ্ছে, স্বাত্মানম পুরুষম দেহাতীতম সদা কারণ সুদূরদর্শন, যিনি শরীর থেকে অতি বারবার শাস্ত্রকে শ্রবণ করতে হবে এবং তারপরে শুনে শুনে রেখে বন্ধ করে দিলে হবে না, তারপরে তাকে বিচার করতে হবে। শাস্ত্র এই কথাটা কেন বলছে, এ তো আমার সঙ্গে বিরোধ লাগছে, আমি তো মনে হয় না, তাহলে শাস্ত্র কেন বললো? তখন নিজেকে মনকে নিজে তখন মনের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আনতে, এই এই জিনিসটা এখানে ঘটছে, এই জিনিসটা এখানে ঘটছে, নিজের প্রত্যেকটা স্থূল শরীর সূক্ষ্ম শরীর মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো একটা একটা করে যখন আমি দেখতে শিখবো বুঝতে শিখবো তখন আমার সামনে দৃশ্য হতে থাকবে, তখন আমার পূর্ণ সৎরূপের বোধ উৎপন্ন হবে। মানে এই যে রাস্তা গুলো এখান থেকে, এবং এই আরো ডিটেল বলবেন রাস্তা কি করে আমরা সেখানে পৌঁছাতে পারবো, যে আগে বলছেন দেখুন, অহম শব্দেন বিখ্যাত এক এব স্থিত পরা স্থূলস্তু অনেকতাম প্রাপ্ত কথম স্যাৎ দেহক পুমান। অহম শব্দেন বিখ্যাত এক এব স্থিত পর স্থূলস্তু অনেকতাম প্রাপ্ত কথম স্যাৎ দেহক পুমান। অহম শব্দেন বিখ্যাত এক এব স্থিত পর স্থূলস্তু অনেকতাম প্রাপ্ত কথম স্যাৎ দেহক পুমান। যখনই আমার কেউ জিজ্ঞাসা করে, কে আমি, আমার প্রথম নাম হচ্ছে আমি, এই আমি হচ্ছে বিখ্যাত প্রসিদ্ধ, সবাই নিজেকে আমি বলে, মানে আমি হচ্ছে একটাই, আমি হচ্ছে এক। কিন্তু যেই মুহূর্তে শরীরের সঙ্গে এসে গেলাম তখন আমরা অনেক হয়ে গেলাম, আমি দুতলা, আমি চাওয়ালা, আমি গোয়ালা, আমি ঘর ঝাড়তি, আমি কাজ, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, এইগুলো। অথচ এই দেখুন আমি কিন্তু কমন আছে আর তার মধ্যে এগুলো সব অ্যাডিশনাল জুড়ে ফেলেছি, তার মানে আমি এক আর শরীরের ধর্ম অনেক মনের ধর্ম অনেক, এইটাকে যুক্তি দ্বারা বোঝা আর কি। সেই আত্মা এক ঈশ্বর এক, তাহলে আমি অনেক হব কি করে, আমি তো এক পূর্ণ, অনেকের মধ্যে বিদ্যমান কিন্তু আমি এক, অনেকের মধ্যে বিদ্যমান, অনেক হচ্ছে শরীর, অনেক হচ্ছে পঞ্চমহাভূত, কিন্তু এক হচ্ছে আত্মা, যে যেটা সবাই সমস্ত পঞ্চভূত আর ভৌতিককে সত্তা স্ফূর্তি প্রদান করে। বলছেন এখানে অহম শব্দে না, মানে আমি শব্দের দ্বারা বিখ্যাত মানে সবাই বুঝতে পারে, পর আত্মা মানে শুদ্ধ ওই আত্মাই, সবাই নিজেকে আমি আমি বলে, এটাই আত্মা, শুদ্ধ আত্মা স্থিত। তিনি একই রূপে স্থিত, তার মধ্যে কোনো পরিবর্তন নেই সবাই। কিন্তু যে মুহূর্তে তারপরে জিজ্ঞাসা করছে আমি কে, বাস ওইখানে আমি ফেসে গেলাম, এখানে আমি ফেসে গেলাম যে আমি তাক্ষণিক বলবো যে আমি কে, আমি স্বামী সর্বানন্দ, আমি কে, আমি সন্ন্যাসী, আমি কে, আমি পুরুষ, আমি কে, আমি ব্রাহ্মণ, আমি আমি কে, আমি ইঞ্জিনিয়ার, আমি কে, আমি ডাক্তার। এই সব বুদ্ধির মধ্যে আসতে থাকে, আমরা স্থির হতে পারি না যে আমি অসঙ্গ, আমি ব্যাপক, আমি পূর্ণ, আমি এক আত্মা। এই জন্য এখানে বলছি দেখো আমাদের এই বোধটা আছে যে সবাই আমরা নিজেকে আমি আমি বলেই বলছি, অথচ যেই মুহূর্তে শরীর তাদাত্মতা হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা অনেক হয়ে যাচ্ছি। এই আমি যে এক সেটা বোঝার উপায় হচ্ছে যে দেখুন যখন আমাদের শরীর, যেন ভগবানের দৃষ্টান্ত রেখেছেন আমাদের কাছে যে সুষুপ্তি অবস্থায় সে রাজা ফকির পুরুষ পুরুষ স্ত্রী গাছপালা পশু পক্ষী সবার যদি তাদের ভাষা আমরা বুঝতে পারতাম, যখন গভীর নিদ্রায় যায় সবাইকে কিন্তু উঠে একটাই কথা বলে যে কি আনন্দে শুয়েছিলাম কিছু জানতে পারিনি। এই যে আনন্দের অনুভূতি কখন, একই রকমের আনন্দের অনুভূতি যখন আমার শরীর তাদাত্মতা থাকে না, যখন আমি শরীর থেকে নিজেকে আলাদা করতে পারি, যতক্ষণ শরীরের সঙ্গে একত্র থাকে ততক্ষণ আমার এই বোধটা জাগে না আর কি। এই জন্য এখানে বলছেন অহম শব্দে না বিখ্যাত, অহম শব্দের দ্বারা সমস্ত লোক এটা বুঝতে পারে এক এক এব স্থিত পর ওই শুদ্ধ চেতন তত্ত্বই একরূপে বিদ্যমান আছে। কিন্তু স্থূলস্তু অনেকতাম প্রাপ্ত, স্থূল মানে শরীরের সঙ্গে যেই তাদাত্মতা হয় তখন সে অনেকতাকে প্রাপ্ত করে। তাহলে আমি যখন এক, এটাই বোঝার যে আত্মা তো এক, চেতন এক, জড় অনেক, তাই আমি কি করে শরীর হব, আমি কি করে শরীর হব, আমি এক আমি পূর্ণ। শাস্ত্র যখন বারবার বলছে একস্যাৎ না বহুধা ভবতি, এক হওয়া সত্ত্বেও তাকে অনেক রূপে দেখা যায়, কিন্তু তিনি তো এক, এক তিনি পূর্ণ, কেন এক না হলে পূর্ণ হবে না, দুই হলেই তো আধা হয়ে গেল, পূর্ণ করতে গেল। সেই জন্য এই পূর্ণতার অনুভবের জন্য যে একত্ব বোধ, এবং সবাই আমরা যখন শরীরের সঙ্গে তাদাত্মতা ছেড়ে দেই তখন কিন্তু সবার একটাই অনুভূতি, আমি আনন্দে আছি। এবং বিষয় ইন্দ্রিয় থেকে যে আনন্দ পাওয়া যায় সেই আনন্দের থেকে ভিন্ন আনন্দ একটা আনন্দ আছে, এবং সেই অনুভূতিটা সবার একরকম। শরীর ইন্দ্রিয়র সঙ্গে তাদাত্ম্য করে যে আনন্দটা সেটা হচ্ছে সবার আলাদা আলাদা। শাস্ত্র যখন বলছে আত্মা এক, শাস্ত্র যখন বলছে আত্মা চেতন, আত্মা পূর্ণ, তখন আমি শরীর কি করে হব? আরে বিচারশীল ব্যক্তি, তুমি বিচার করে দেখো যে কি করে এত সব বোঝা সত্ত্বেও কেন তাও তুমি শরীরের সঙ্গে তাদাত্ম্য করে ফেলো। অহম শব্দে না বিখ্যাত একে এব স্থিত পর স্থূলস্তু অনেকতাম প্রাপ্ত, কথম স্যাদ দেহক অপমান। এই কথম স্যাদ দেহক অপমান এইটা এখন বারবার আসতে থাকবে যে কি করে এই পুরুষ শরীরধারী হয়ে যাবে, পুতুর এই শরীর পুরুষ শরীরধারী, পুরুষের সঙ্গে তো শরীরের কোনো সম্বন্ধ নেই। যে পুরুষের কথা এটা হচ্ছে পূর্ণত্বাৎ পুরুষ, যিনি পূর্ণ, যিনি সমস্ত শরীরে বিদ্যমান আছেন কিন্তু শরীরের সঙ্গে সম্বন্ধ নেই, এর থেকে তার ধর্ম তো একদম বিলক্ষণ, তাহলে সে কি করে পুরুষ হতে পারে? আমি আমি শুদ্ধ পরমাত্মা, যখন এই এক আমি সবার মধ্যে একত্ব, সবাই যখন আমি নিজেকে আমি করেই বলছি, তবে শরীরের সঙ্গে তাদাত্ম্য করে আলাদার বোধ কেন করা, কেন আলাদা আলাদা ভাবা কেন? ঠিক আছে, ব্যবহারের জন্য ভিন্নতা বুদ্ধির প্রয়োজন আছে, কিন্তু এই আলাদা বুদ্ধি আমাদের জন্য কি হয়, দুঃখের কারণ হয়ে যায় আমাদের জন্য, মানে দুঃখ বা আমাদের জন্য কষ্টের কারণ হয়, ব্যবহারের জন্য এই কষ্ট কারণ আর কি। নিজের পূর্ণতাকে বুঝে যদি আমরা ব্যবহার করি তাহলে কোনো দুঃখ কষ্ট নেই, কিন্তু অপূর্ণতার মধ্যে থেকে যদি ব্যবহার করতে তখন দুঃখ বা বন্ধন বাড়তেই থাকে আর কি। আগে আরো বলছে অহম দৃষ্টি তয়া সিদ্ধ দেহ দৃশ্য তয়া স্থিত মমায়ামিতি নির্দেশাৎ কথম স্যাদ দেহ কহ পুমান। কি সুন্দর লজিক দিচ্ছে দেখুন একটার পর একটা, এটা অহম দৃষ্টি তয়া সিদ্ধ দেহ দৃশ্য তয়া স্থিত মম অয়মিতি নির্দেশাত কথম স্যাৎ দেহ কহ পুমান। খুব সিম্পল, আমি দ্রষ্টা আমি দেখি, আর দেহ দৃশ্য, আর এটা আমার, এইভাবে নির্দোষ করি, তাহলে আমি কি করে শরীর হব? এই বারবার এই বিচার, আমি কি করে শরীর হব? এত ভালো করে বুঝি সত্য, তবুও আমরা শরীরের সাথে তাদাত্ম্য করে নিই। অহম দৃষ্টি তয়া সিদ্ধ, আমি দ্রষ্টা, এটা সিদ্ধ, আমি দেখছি, সবাইকে দেখতে পাচ্ছি, আমি জানি, আমি দেখছি, আমি জানি, আমি বুঝতে পারি, আমি দ্রষ্টা। আর দেহ হচ্ছে দৃশ্য, শরীর দৃশ্য, বাইরে সমস্ত বস্তু দৃশ্য, আর দ্রষ্টা কখনো দৃশ্য হতে পারে না। এটা আমার, আমরা বলি যেটা আমার সেটা আমি হতে পারি না। এত স্পষ্ট যুক্তি থাকা সত্ত্বেও, যে উপরে বলেছে না শ্রুত্যা যুক্তা, এই যুক্তি, এত স্পষ্ট যুক্তি থাকা সত্ত্বেও তবু আমি শরীর, আমি আমি সর্বানন্দ, এই বুদ্ধি কি করে হচ্ছে? এই বুদ্ধি কেন হয় বা এই নিয়ে কেন ব্যবহার? দৃঢ় থাকতে হবে নিজের নিশ্চয়, শাস্ত্র বা আমি তো বুঝতে পারছি যে আমি শরীর নই, তবে কেন আমার শরীরের সঙ্গে তাদাত্ম্য করে ব্যবহার? ঠিক আছে, যতদিন ভগবান শরীর দিয়েছেন এই তত্ত্বটাকে দৃঢ় করে বোঝার জন্য, একই বোঝার জন্য শরীরকে উপযোগ করতে হবে, যে আমি এর থেকে ভিন্ন, কিন্তু ভগবান আমাকে এটা দিয়েছেন যে এইটা বোঝার জন্য, যে আমি অসঙ্গ পূর্ণ ব্যাপক, আমি শরীর নই, তাহলেই মানুষ মুক্ত হতে পারে। আর শরীরের সঙ্গে তাদাত্ম্য থাকবে তো আবার একটার পর একটা শরীর, একটার পর একটা শরীর। এই যে বৃহদারণ্যক উপনিষদ এখানে পড়াচ্ছি না, এখানে হিরণ্য গর্ভ মানে যিনি এখন হিরণ্য গর্ভ পদে প্রতিষ্ঠিত হতে চলেছেন, তিনি আগের জন্মে অশ্বমেধ যাগ করেছিলেন। এবার হিরণ্য গর্ভ পদে বসার সময় তার মনের মধ্যে আবার এই ভাব উৎপন্ন হলো, আরে আমি ওই শরীরটা দিয়ে আমি তো আগের জন্মে অশ্বমেধ যাগ করেছিলাম, ওই শরীরের প্রতি তার প্রীতি, আবার ওই একটা শরীর পেলে আমি আবার যাগ করতাম, এরকম মনের মধ্যে। এখন হিরণ্য গর্ভ পদে তিনি প্রতিষ্ঠিত এসে সুখ অনুভব করেনি, বুঝতে যাচ্ছেন, তখন তার মনের মধ্যে পূর্ব জন্মের এই চিন্তা, যার ফলে কি হয়েছে, অশ্বমেধ যজ্ঞের সময় তাকে অশ্বমেধের ঘোড়ার ধার মানে ধ্যান করতে হয়েছে, যে তিনি বিরাট পুরুষ, একটা ঘোড়া শরীর পেয়ে গেছে, আবার একটা ঘোড়া শরীর পেয়ে তখন, কিন্তু তার জ্ঞান বিদ্যমান থাকার জন্য সেটাকে আবার এই আমি থাকার জন্যই এই ঘোড়া শরীরটা মানে ভগবানের পূজোর যোগ্য হয়েছে, আর আমি না থাকলে এই শরীরটা কোনো কাজেরই থাকতো না, এই চিন্তা করে তখন আবার তিনি হিরণ্য গর্ভ পড়ে। এরকম আমাদেরও, যে এই আমি থাকার জন্য শরীরটার এত উপযোগিতা, আমি না থাকলে শরীরের কোনো উপযোগিতা নেই, কোনো উপযোগিতা নেই শরীর থেকে। মহারাজ, এই যে আপনি বললেন না কিরকম বুকের মধ্যে ভয় করে, দেখুন মহারাজ জানি সব বুঝি, যে দিন চলে মানে যাচ্ছে এগুলো আমার কোনো প্রয়োজনের না, তবুও যখন অনেক কিছুর মধ্যে কিরকম একটা রস অনুভব করি, হ্যাঁ, তাহলে পরে কি হবে? এটাই অভ্যাস করে করে ওখান থেকে, আমি বললাম এই জন্য দৃষ্টান্ত দিলাম, যিনি হিরণ্য গর্ভ পদে আপনি বৃহদারণ্যক উপনিষদে মানে দ্বিতীয় ব্রাহ্মণের লাস্ট মন্ত্র, তৃতীয় ব্রাহ্মণের প্রথম মন্ত্র দেখবেন, যিনি হিরণ্য গর্ভ পদে বসতে চলেছেন তার পূর্ব জন্মের যে সংস্কার সংস্কার সেটা তাকে ইনফ্লুয়েন্স করেছে, তার মনের মধ্যে আবার হচ্ছে যদি আমি এরকম আবার কর্ম করতাম তাহলে আমার আবার মানে ওই ওই ওইখানে আসক্তি হচ্ছে, মানে শরীর ঠিক মন যেতে চায় না, আবার গিয়ে সেখানে ঢুকে পড়েছে, কিন্তু মনের মধ্যে ঘোড়ার চিন্তা ছিল তখন সে একটা ঘোড়া শরীর পেয়ে গেছে। এইটাকে এই বিচারটা এই এই জন্যই এটা খুব বেশি করে দরকার, খুব বেশি করে এটা দরকার, যে এই যা কিছু সামনে দেখতে পাচ্ছি ঠিক আছে ব্যবহারের জন্য ভগবান দিয়েছেন, এবং এখন সন্ধ্যাকাল রাত্রি ঘনিয়ে আসছে, যতটা সম্ভব তাড়াতাড়ি যাত্রাটাকে পুরো করতে হবে, এই ভাবটাকে মনে রেখে যা কিছু থেকে সব কিছু থেকে মনটাকে ধীরে ধীরে চড়াতে হবে, মনটাকে সরিয়ে নিজের স্বরূপে আনতে হবে। এই জন্য তো এই অপরোক্ষ অনুভূতিটাকে আমি এই জন্য এই সময় নিলাম, এখানে ভগবান ভাষ্যকার একদম ডাইরেক্ট ওখান থেকে দেখো যুক্তি লাগাও, বারবার যুক্তি লাগাও, বারবার বিচার করো, এগুলোর সঙ্গে আমার সম্বন্ধ নেই, আমি এগুলোর থেকে ভিন্ন, আমি থাকার জন্য এগুলো ব্যবহার করতে পারে, আমি না থাকলে এগুলোর কোনো উপযোগিতা নেই, কিন্তু আমার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। এই বিচারটা যত ধীরে ধীরে মনের মধ্যে বাড়তে থাকবে তখন কি হবে, যে বস্তুর থেকে মন উঠতে থাকবে, কারণ না উপায় নেই, আবার সেই একটা মরার সময় ওরকম একটা কোনো চিন্তা মনের মধ্যে আসবে, আবার ওরকম একটা চিন্তা নিয়ে মন ছবি ফিরবে, এটাই সাধনা। এই জন্যই এখানে বলছেন যে বারবার এই চিন্তা, কারণ আমি তো দ্রষ্টা, এগুলো সব দৃশ্য, দ্রষ্টার সঙ্গে দৃশ্যের কোনো সম্বন্ধ নেই, এটা আমার করে আমি বারবার বলি কিন্তু তবুও আমরা সেখান থেকে মন উঠাতে পারি না। এই জন্য উপনিষদ শ্রুত্যা যুক্তা, বারবার শ্রুতি বাক্য গুরু বাক্য বেদান্তের শ্রবণ করা এবং তারপরে মনন করা, মনন মানে যুক্তিপূর্বক তার মধ্যে নিজেকে বসানো, দৃঢ় করে বসানো, যুক্তিপূর্বক মানে যদি এটা যুক্তি দিয়ে রেইনফোর্সড হয়ে যায় তখন আর তখন মন আর ওদিকে যেতে পারবে না, মনকে যদি আমি ঠিক করে বুঝিয়ে দিতে পারি যে দেখো এটা মিথ্যা, যেমন স্বপ্ন বস্তু সম্বন্ধে আমাদের চিন্তা হয় না, কারণ কি মন বুঝে গেছে যে ওটা মিথ্যা, এইরকম জাগতিক বস্তুগুলো স্বপ্নের মতন মিথ্যা, এটাকে যদি আমরা ঠিক করে বুঝিয়ে দিতে পারি মনকে, তাহলে আর মন তার চিন্তা করবে না, ঠিক আছে, ব্যবহার করতে সেখানে ছেড়ে দেবে, স্বপ্ন দেখে সেটা সেখানে এসে গেল, আর আমি তো বিকারহীন পুরুষ, বিকারহীন পূর্ণ শুদ্ধ, তার মধ্যে কোনো বিকার নেই, আর শরীর নিত্য বিকারী, শরীরের মধ্যে হামেশা কিছু না কিছু বিকার হতেই থাকছে, বিকার হতেই থাকছে, ইতি প্রতিয়াতে সাক্ষাৎ, আমরা স্পষ্ট করে বুঝতে পারছি, কারণ কি আমি এই বিকার গুলোকে দেখছি, কারণ কি বিকার গুলোকে আমি বুঝতেই পারতাম না যদি ভেতরে একজন অবিকারী দ্রষ্টা না থাকতো, ভেতরে একজন অবিকারী দ্রষ্টা থাকার জন্যই শরীরের সমস্ত বিকার গুলোকে আমরা বুঝতে পারছি, তাহলে যখন এই দুটোকে স্পষ্ট ভিন্ন করে বুঝতে পারছি, তাহলে আমি শরীর কি করে হবো, তাহলে আমার মধ্যে আমি শরীর কি করে কথম সাধ্য পুরুষত্ব শরীর কি করে হতে পারবে, এত লজিক্যালি এগুলোকে এত উপনিষদ পড়ার থেকে এইটুকু জায়গাতেই বারবার বারবার নিজের মধ্যেই বিচার, নিজের মধ্যেই বিচার, যখন আমি দেখতে পাচ্ছি সমস্ত বিকার আমার ভেতরে, সমস্ত বিকার গুলিকে বুঝতে পারছি, পরিবর্তন গুলিকে বুঝতে পারছি, এবং এই পরিবর্তন গুলিকে বোঝার জন্য একটা অপরিবর্তনীয় তত্ত্ব ভেতরে, চেতন তত্ত্ব, যিনি বোঝেন তিনি চেতন, পরিবর্তন সব জড়ের মধ্যে, চেতনের মধ্যে কোনো পরিবর্তন নেই, সেই জন্য যে ভেতরে চেতন তত্ত্ব অপরিবর্তনে বসে আছে সেটা তো সাক্ষাৎ প্রতীয়তে, মানে দেখুন কিরকম স্পষ্ট করে বলতে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ডাইরেক্টলি ইমিডিয়েটলি, সাথে ফির তাহলে কেন তো আবার শরীর আমি এই ভাব কেন মনের মধ্যে আসে, প্রথম দেহ অপমান, এইভাবে আজকে আরেকটা শ্লোক পড়ব, দিয়ে ছেড়ে দেবো, যস্মাত পরম ইতি শ্রুত্যা তয়া পুরুষ লক্ষণম বিনির্ণীতম বিমূঢ়েন প্রথম স্যাৎ দেহ অপমান, যস্মাৎ পরম ইতি শ্রুত্যা তয়া পুরুষ লক্ষণম বিনির্ণীতম বিমূঢ়েন কথম স্যাৎ দেহ অপমান, যস্মাৎ পরম ইতি শ্রুত্যা তয়া পুরুষ লক্ষণম বিনির্ণীতম বিমূঢ়েন কথম স্যাৎ দেহ অপমান, বলতে শ্রুতি বাক্য আছে যস্মাত পরম না আস্তি, না যস্মাত না অপরমস্তি কিঞ্চিত, যস্মাত না যার থেকে বড় কিছু হতে পারে না, যার থেকে ছোট কিছু হতে পারে না, যার থেকে শ্রেষ্ঠ কিছু হতে পারে না, এরকম শব্দ শ্রুতিতে এসছে, শ্রুতা যস্মাত পরম, যার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব আর সংসারে কিছু নেই, এই শ্রুতি বাক্যের দ্বারা যখন পুরুষের কি লক্ষণ বা পুরুষ কি বস্তু সেটা যখন তোমার মানে বিবেকহীন ব্যক্তি বুঝে নিয়েছে, তখন তিনি আবার শরীর আমি কি করে তিনি ভাববে চিন্তা করতে পারে, বিনির্ণীতম বিশেষভাবে নির্ণয় করে নিয়েছেন, কি নির্ণয় করেছেন যে পুরুষের স্বরূপটা কি, পুরুষের লক্ষণটা কি, পুরুষ বিমূঢ়েন বিগত মূঢ়তা, মানে যিনি যার মধ্যে থেকে মূঢ়তা চলে গেছে, এরকম ব্যক্তি যখন পুরুষের লক্ষণকে স্থির করে নিয়েছেন, তিনি আবার কি করে নিজেকে শরীর ভাবতে পারেন, মানে এরকম ভাবেই অভিপ্রায় কি বলার এখানে, যে যদি বারবার বারবার শ্রুতি বাক্যের দ্বারা যুক্তির দ্বারা এটা আমার স্বরূপটা কি সেই দিকে যদি আমরা মন লাগিয়ে নিশ্চয় করতে পারি, তাহলে আর মন কখনো বলবে না যে আমি শরীর, মন কখনো বলবে না যে আমি শরীরের জন্য এটা এটা নেই বা এটা, বাস আমি অসঙ্গ, আমি পূর্ণ ব্যাপক, শরীর তার নিজের জায়গায় আছে, এখানে একজন মাতাজি আছেন, ওনাকে কালকে এমনি আমি জিজ্ঞাসা করবো মাতাজি হাউ ইজ ইয়ার হেলথ, স্বামীজি ডোন্ট টক অ্যাবাউট দ্য হেলথ, ইয়েস মাতা দ্যাটস আ গুড অ্যানসার বিকজ লেট দ্য হেলথ বি ইন ইটস প্লেস অ্যান্ড লেট বি মি ইন মাইসেলফ, ইজন্ট ইট? মাতা খুব হাসি খুশি হয়। এইরকম আর কি ব্যাপারটা বোঝা যে আমি যখন জানি বুঝি যে আমি শরীর নই বা শাস্ত্র থেকে যুক্তি দিয়ে বুঝতে পারছি যে শরীরের সমস্ত বিকারগুলোকে আমি দেখতে পাচ্ছি, এটা দৃশ্য আমি দ্রষ্টা, এটা আমার, এটা বিকারী আমি অবিকারী, এবং এই অবিকারী থাকার জন্য আমি বিকারীগুলোকে বুঝতে পারি। আর শ্রুতি বলছে যে এর থেকে পেছনে আর কিছু নেই, এটাই হচ্ছে সংসারের শ্রেষ্ঠ তত্ত্ব। এটাই জন্য যে এইভাবে নিজেকে নির্ণয় করার পরে আবার আমি একটা অশ্রেষ্ঠ মানে একটা নিকৃষ্ট একটা বিকারী শরীরের সঙ্গে তাদাত্মতা কেন করব আমি? ঠিক আছে, শরীরে আমাকে ছেড়ে দেবো বা সন্তুলন দিকে সুইসাইড করে ফেলি এরকম বলছি না। কারণ কি, যতদিন প্রারব্ধ আছে সেটাও ঈশ্বরের দেওয়া, তিনি যেই কর্মকে নির্ণয় করে রেখেছেন সেটাকে করতে হবে, কিন্তু সেই কর্মের সঙ্গে কর্মের ফলের সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নেই। আমি থাকার জন্য শরীরে এই কর্মগুলো করতে পারছি, সে সমাজের উপযোগী হতে পারে, পরিবারের উপযোগী হতে পারে, অন্যের উপযোগী, নিজের উপযোগী হতে পারে, কিন্তু তার সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নেই। আমি সর্বত সর্বদাই অসঙ্গ, আমি পূর্ণ, আমি ব্যাপক, এই ভাবটাকে দৃঢ় করে মনের মধ্যে বসানো এই শ্রুতি এবং যুক্তির দ্বারা, তাই না? কারণ অসঙ্গহী অয়ম পুরুষ নয় বার বলেছে ইয়েতে বৃহদার, অসঙ্গহী অয়ম পুরুষ, অসঙ্গহী অয়ম পুরুষ, অনন্যাগত পুণ্যে ন, অনন্যাগত পাপী ন, তিন হি তারা তাদা সর্বাৎ শোকাৎ ভবতি, বেদনা এই সমস্ত শোক থেকে পার করে যায়, অনপূর্ণ পাপের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। পুরুষ সর্বদা অসঙ্গ, পুরুষ সর্বদাই অসঙ্গ। এই একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছে, যেমন ঋষিকেশে যারা গেছে যে নদীকূলের মাছ যেমন নদীর এক পারে যাচ্ছে, নদীর ওপারে যাচ্ছে, স্রোতের বেগের সঙ্গে ভেসে যাচ্ছে, আবার স্রোতের বিপরীত তখন চলেও যাচ্ছে না। এইরকম যে আমরা জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, তার বেগের মধ্যে ভাসছে বেগের সাথে, কিন্তু তার সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ, সর্বদা অসঙ্গ। এইভাবে বারবার চিন্তা করতে করতে চিন্তা করতে মাধ্যম করে মানুষ নিজের স্বরূপে স্থির হতে পারে। এই আমি কি করে শরীর হব, আমাকে তো শাস্ত্র এরম বলেছে আমি সর্বদা অসঙ্গ, আমি ভাবো শরীর বিকারী, আমি বিকারী, তাহলে কি হয়, নিজের পরিচ্ছিন্নতা থেকে দাদা, পরিচ্ছিন্নতা থেকে দাদাত্ম গেলে স্বাভাবিক আমার ব্যাপকতা আমার জন্য ঈশ্বর কৃপা, গুরু কৃপা, নিজের প্রচেষ্টা এবং প্রবল প্রচেষ্টা দরকার, তাহলে মানুষ সেখান থেকে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, আজকে এখানেই রাখছি, কালকে আবার দেখা যাবে। এইগুলো এই যে অভ্যাসের জন্য ভগবান শঙ্কর কি সুন্দর এখানে কিভাবে আমাকে যুক্তি দিতে হবে, কিভাবে আমাকে বিচার করতে হবে, বিচার শৈলীটাকে এখানে খুব ভালো করে বোঝানো আছে। পুরো উপনিষদের বাক্য গীতা মুখস্থ করা ওখানে ওসব নয়, আমাকে কি করে বিচার করে নিজের স্বরূপকে আলাদা করতে হবে শরীর থেকে, ওই বিচারটাকে দৃঢ় করতে হবে মনের মধ্যে। ঠিক আছে, শুভাদিত্য তোমাকে আমি একটু পরে ফোন করছি, হ্যাঁ এখন তো তোমার ওখানে একটু পরে ফোন করবো। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোক শঙ্করম। ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম নমো ওম ন